বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নর চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপাল ভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যাক্তা দুস্তাজ্য সুরেপ্সিতরাজ্যলক্ষ্মীম ধর্মীষ্টার্যবচসা জদগাধুরন্নম মায়ামেঘদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমণিচ্ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবাসাদি শ্রীগৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতু সংকীর্তনৈকবিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয়জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিতবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীষজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বং নৃসিংহমহং ভজে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে। আসা মহ চরণ রেণু জুষামহংসম বৃন্দাবনে কিমপি গুল্মলতাওষধীনম যাদুস্তজ্জ সজ্জনমাজ্জ পথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবীম শ্রুতিভিম বিমিগ্রাম ভেজু মুকুন্দ পদবীম শ্রুতিভিম বিমিগ্রাম। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, মাথুর বিরহ ব্রজবাসীগণের আন্তরিক সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য। মাথুর বিরহ মানে ব্রজবাসীগণ ভগবানের অন্তরঙ্গ সব পার্ষদ, তাদের হৃদয়তে যে সমস্ত ভাব এবং ভাষা উত্থিত হয় সেই সব কিছু সাধারণ মানুষের বোধগম্য হয় না। এমনকি ছিল সনাতন গোস্বামীজি যিনি ভগবানের নিজজন অর্থাৎ রাধারানীর পরিকরি সাক্ষাৎ সখী মঞ্জরি তারা রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিল, সনাতন গোস্বামী যখন দশম স্কন্ধের টিকা করেছিলেন, অপূর্ব টিকা, জগৎবাসী কল্পনা করতে পারবে না কি অনুপম ভাব তার মধ্যে, কি রহস্য। প্রথমেই যখন রাসপঞ্চাধ্যায়ের বিষয়ে তিনি বর্ণনা করতে গিয়ে লজ্জিত হয়ে গেছেন এবং পুনঃ পুনঃ গোপিকাগণের চরণে প্রার্থনা করছেন, রাধারানীর চরণে বলছেন যে ভগবানকে বলছেন প্রভু তোমার হৃদয়ের কি ভাব, সেই সম্পূর্ণ ভাব গোপিকারা জানেন আর গোপিকাদের হৃদয়ে কি ভাব সেটা আপনি জানেন, আমরা কিছু বুঝতে পারি না বাইরে থেকে, তথাপি গুরু বৈষ্ণবের আদেশ তাই আমি টিকা করতে বসেছি, দুঃসাহস এটা। গোপীগীতার টিকা করতে গিয়ে পুনঃ পুনঃ তিনি চোখের জল ফেলেছেন, আমি কিছু বুঝতে পারছি না কী বলছেন ওরা, ওনাদের ভাব কি, কী বলতে চান তারা, একমাত্র ভগবান বোঝেন গোপিকাগণের হৃদয়ের ভাব আর গোপিকাগণ বোঝেন ভগবানের হৃদয়ের ভাব, বাইরের ব্যক্তির এতে প্রবেশ অধিকার নাই। শ্রীমন মহাপ্রভু যখন রাধাভাবে বিভাবিত হয়ে সোনার গৌরাঙ্গ যখন অপূর্ব লীলা বিস্তার করেছিলেন, রাধারানীর কী ভাব, কী করতে চান, কীভাবে শ্যামসুন্দরকে সেবা করতে চান, সমস্তগুলো ইন টোটো তার চরিত্র, তার স্বভাব, তার সমস্ত কিছু কথা সমস্ত কিছুর মধ্যে প্রকাশিত হয়েছিল। নিজ ভজন মুদ্রাম্য উপদেশন, নিজ ভজনের মুদ্রা উপদেশ করেছিলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত মর্যাদা স্থাপন উদ্দেশ্যে কোনো ব্যভিচার তিনি কোনো দিন প্রশ্রয় দেন নাই। যারা এইসব রাজ্যে প্রবেশ করবেন তাদের অধিকার সম্বন্ধে মহাপ্রভু এত কঠোর কথা বলেছেন যেটা স্বপ্নেও কেউ ভাবতে পারবে না, স্বপ্নেও ভাবা যায় না। তবে এত অ্যাকিউরেসি হলে তবে সেক্ষেত্রে সেই ভাবরাজ্যে প্রবেশ হবে, তবে সেক্ষেত্রে সেই ভাবরাজ্যে প্রবেশ হবে। শ্রী গৌরাঙ্গ মহাপুরুষ সম্বন্ধে বলা রয়েছে, অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন। যখন বাইরের সব অনেক লোক উপস্থিত রয়েছেন, তারা অত অন্তরঙ্গ ভাব বুঝতে পারবেন না, তাদেরকে নিয়ে কেবল তিনি সংকীর্তন করেছেন সব সময়। আর যখন ব্রজরাসের অত্যন্ত নিগূঢ় রহস্যকে তিনি জগতের কাছে প্রকাশ করবেন বলে স্থির করলেন, নিজে আস্বাদন মুখে আমি আস্বাদন করবো আর লোককে জানাবো, নাহলে লোকে এই সন্ধান কোটি জন্মেও পারবে না। ব্রজরসের এই যে গোপন গুপ্ত অনুসন্ধান তারা কোনোদিনই পাবে না। তাই জন্য তিনি গম্ভীরার ভেতরে ১২ বছর অত্যন্ত গভীর লীলা প্রকাশ করলেন। ১২ বছর গম্ভীরায় ছিলেন, তার মধ্যে ৬ বছর যাই হোক অনেক এসব কথা। এইভাবে তিনি অন্তরঙ্গ অর্থাৎ রায় মহাশয় এবং স্বরূপ দামোদরের সঙ্গে যেসব গুপ্ত কথাবার্তা আলোচনা করেছিলেন, তার কিছু দিকদর্শন হয়েছে শ্রী রায় রামানন্দ সংবাদে। যে ব্যক্তি গৌড়ীয় মঠের সম্পূর্ণ ভজন সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন ধারণা পেতে চান, তাকে অবশ্যই ওই গ্রন্থ পাঠ করতে হয়। এবং প্রথম থেকে মুখবন্ধ থেকে আরম্ভ করে প্রথম থেকে পড়তে হবে, প্রত্যেকটা শব্দই সেখানে গুরুত্বপূর্ণ। এমনকি যেখানে মুখবন্ধ সেখানে যা আছে সেটা স্বপ্নেও মানুষ ভাবতে পারে না ওই কথা কোথায় থাকতে পারে। এমন না যে গ্রন্থের মূল গ্রন্থ আরম্ভ করে ওখান থেকে শুরু, না, নট দ্যাট। মুখবন্ধ কী বলতে চাইছে প্রস্তাবনা ওখান থেকে আলোচনা করলে তাহলে বোঝাবে, হ্যাঁ, গৌড়ীয় মঠের কী গোপন রহস্য আর গৌরাঙ্গ মহাপ্রভু কী বলতে চেয়েছেন, বড় আশ্চর্য বিষয়। আলোচনা প্রসঙ্গে আমরা এখানে দেখলাম, মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবা করাই, আমরা যারা গৌড়ীয় বলে নিজেদেরকে দাবি করছি তাদের জীবনের মূল গুপ্ত উদ্দেশ্য। মাথুর বিরহ কতটা একটা অপূর্ব রহস্যময় কথা, মাথুর বিরহ কথাটা অত্যন্ত রহস্যময় কথা। এটা গোপিকাগণের অনুরাগের কথা, রাগ আর অনুরাগকে মিশিয়ে ফেললে চলবে না। রাগ আলাদা, অনুরাগ আলাদা। রাগ যেটা জড়জগতের রাগ বলা হয় সেটা তো সম্পূর্ণ আলাদা, আর যেটাকে আমাদের অপ্রাকৃত জগতে মান বলা হয়, মান, রাধারানী মান করেছেন, দুর্জয় মান মান সরোবরে গিয়ে বসে রয়েছেন, কাউকে যে দেখা দেবেন না, সেটাকে হলো মান। আর এখানে যে অনুরাগ বলা হয়, অনুরাগের অর্থ হলো যে বস্তুটার প্রতি অনেক রহস্যময় কথা, এসব কোথায় আলোচনা করা যায়, এত সূক্ষ্ম সব বিচার। যেখানে বলা হচ্ছে অনুরাগ কাকে বলা হয়, সেখানে রূপ গোস্বামী পাদ আদি সব টপমোস্ট যারা ভগবানের যারা নিজজন তারা সমস্ত দার্শনিক ব্যাখ্যা করছেন, বলছেন যে ভালোবাসার বস্তুতে অর্থাৎ কৃষ্ণকে তারা ভালোবাসেন। ব্রজবাসীগণের সবার ভালোবাসার বস্তু একটা, আপনাদের সবার ভালোবাসার বস্তু ভিন্ন ভিন্ন, কিন্তু সমস্ত সমগ্র ব্রজবাসীগণের ভালোবাসার কেন্দ্রবিন্দু একটাই। তারা যে ছেলেমেয়ে এইসব ভালোবাসে ওগুলো সামান্য ভালোবাসা, ওগুলো কিছু না, ওগুলো কৃষ্ণের সম্বন্ধে, বাদবাকি মূল সেন্টার পয়েন্ট কৃষ্ণ। আর কৃষ্ণের প্রতি ভালোবাসা এমন যে প্রতি মুহূর্তে কৃষ্ণকে দেখার পরেও আবার যখন দেখছেন তখন নতুনভাবে দেখছেন, বুঝে গেল আমার কথাটা, বুঝে যান। জড়জগতেও দেখবে যখন প্রেমিক প্রেমিকা, জড়জগতের এই ঘৃণ্য জগতে এইখানে যদি কোনো প্রেমিক প্রেমিকার ভালোবাসা হয়, রোজই দেখছে, হয়তো রোজই দেখা হচ্ছে কিন্তু রোজই নতুন রূপে দর্শন করছেন। এইগুলো অনুরাগের বস্তুকে নবনবায়ামান রূপে দর্শনের যে একটা ভাব, এটাকে বলে অনুরাগ। নবনবায়ান ভাবে সেই অনুরাগের বস্তুকে পুনঃপুন নতুনভাবে দেখছেন, সমগ্র ব্রজবাসীগণের ভালোবাসার কেন্দ্রবিন্দু একমাত্র কৃষ্ণ। কিন্তু এর মধ্যে কথা হলো, যে যে পয়েন্ট অফ ভিউ থেকে ভালোবাসেন তার কাছে সেটা এক্সেলেন্ট। বোঝা গেল না, যাই গোপিকাগণ তাকে মধুর রসে ভালোবাসেন সেটা এক্সেলেন্ট তাদের কাছে, তার নিচের রস তাদের পছন্দ না। কেন, কী করে হবে, যে মধুর রসে পৌঁছে গেছে তলার রস তার আর কী হবে। যশোদামা নন্দবাবা যেরকমভাবে ভালোবাসেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সেইটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। যে যেরকম অ্যাঙ্গেল থেকে সখারা ভালোবাসেন সখরস তাদের কাছে শ্রেষ্ঠ। আবার মধুর রসের মধ্যে অনেক পার্থক্য আছে, তার মধ্যে দ্বারিকার যে রক্ষিণী সত্যভামা এরাও মধুর রস, কিন্তু এদের সঙ্গে এদের মিলবে না। এদের আরও এক্সেলেন্ট যারা ব্রজভূমিতে ব্রজ গোপীগণ আনছেন তাদের সঙ্গে এদের মেলানো চলবে না, সম্পূর্ণ আলাদা। এসব অনেক সূক্ষ্ম বিষয় আছে। মাথুর কথাটার মানে হল ব্রজবাসীগণ, কৃষ্ণ যেহেতু মথুরায় চলে গেছেন তাদের ছেড়ে, ব্রজগোপীগণ দুঃখের সঙ্গে কাঁদছেন আর বলছেন, তুমি তো এখন মথুরা নাথ, তুমি এখন মথুরায় চলে গেছো, আমাদের ব্রজনন্দন ছিলে এতদিন, এখন তুমি মথুরায় চলে গেছো, তুমি মথুরা নাথ। আর মথুরার যে সমস্ত রমণীগণ আছেন তারা অনেক শিক্ষিতা, আমরা তো বোঝের খালি গৌ চড়াই, হ্যাঁ গোয়ালিনী, আমাদের তো সেরকম গুণাবলী নাই, আমরা শিক্ষা দীক্ষাও নাই আমাদের। সেখানকার রমণীগণ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত, কাজে আমাদের মনে হয় সেখানে তুমি ভালোই আছো। এইভাবে অত্যন্ত কাতর দুঃখের সঙ্গে এইসব কথাগুলো নিবেদন করছেন, মথুরায় চলে গেছেন। আর মাথুর বলা হয় মথুরানাথ, এটা আমি বিভিন্ন সময়তে বিভিন্ন সভাতে যেখানে অনেক গম্ভীর কথা আলোচনা চলতে পারে, শিল মাধবেন্দু পুরিপাদকে বলা হয় গৌড়ীয় ভজনের মূল খাম্বা, খাম্বা মানে পিলার। মাধবেন্দু পুরিপাদ শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের আগে আবির্ভাব হলেও তারা সব গৌরের পার্শ্ব। তিনি যখন দেহ ছাড়েন তখন তার শ্রীমুখে অপূর্ব এক বাণী বেরিয়েছিল, সবসময় এইসব মহাপুরুষদের মুখে অমূল্য বাণী বেরোয়। সেখানে তিনি কেঁদে কেঁদে বলছেন, যখন চলে যাবেন শরীর ছাড়বেন, যেন কৃষ্ণকে পেলাম না বলছেন। কৃষ্ণকে অনেকবার দর্শন করেছেন, কৃষ্ণ অনেকবার তার কাছে সাক্ষাতে এসছেন, দুধের ভাণ্ড দিয়েছেন, কথা বলেছেন, সব কিছু হয়েছে, তথাই বলছেন কৃষ্ণকে পেলাম না। স্বপ্নে এসছেন অনেকবার, সাক্ষাৎ আদেশ করেছেন, যাও আমার জন্য এই করো সেই করো, সিনাথজি রূপে প্রকট হয়েছেন, যে সিনাথ গোপাল। তিনি যখন দেহ ছাড়েন দুঃখের সঙ্গে বিপ্রলম্ব অর্থাৎ বিরহ যন্ত্রণাতে কাঁদছেন। ওই দিন দয়ারদনাথ ওই মথুরানাথ কদা বলে কাশ্যে হৃদয়ম তদলোক কাতরম, ওই দিন দয়ারদনাথ ওই মথুরানাথ, হে মথুরানাথ আসো তুমি মথুরায় চলে গেছ, তোমার ব্রজভূমির সেই তোমার যে রসময় ভূমি সেই ধাম প্রাপ্তির জন্য আমার বড় কাতর যন্ত্রণা হচ্ছে। ওই দিন দয়ারদনাথ ওই মথুরানাথ কদা বলকশ্যে হৃদয়ং তদলোক কাতরম, তোমার লোক অর্থাৎ এই ব্রজভূমি তুমি যেখানে লীলা করো সেই স্থান প্রাপ্তির জন্য আমি পাগল হয়ে গেছি। এইভাবে কাঁদছেন। আমাদের মহাজনগণ বলেছেন এটা রাধারানীর হৃদয়ের ভাব, এটার সাক্ষাৎ রাধারানীর মুখের বাণী, এটা মাধবেন্দ্র পরিবাদের জিহ্বায় উচ্চারিত হয়েছে। ওই দিন দয়ারদনাথ এই মথুরানাথ কদা বলকশ্যে হৃদয়ং তদলোক কাতরম, দ্বৈত ভ্রমতে কিম করমিহম, আমার সমস্ত উদ্ঘূর্ণ অবস্থা হয়েছে, আমি সহ্য করতে পারছি না। সেরকম এখানে মাথুর বিরহ কাতর, মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সেবা করাই আমাদের জীবনের উদ্দেশ্য। এর মানে হলো সেটা অত্যন্ত অনুরাগ ভরে এটা অভিযোগ, তুমি তো এখন মথুরানাথ হয়ে গেছো, আমরা তোমার যন্ত্রণায় পড়ে রয়েছি, তুমি এখন মথুরানাথ, তাই আমরা মাথুর অর্থাৎ মথুর মধুর এই যে মথুরানাথের বিরহেতে আমরা কাতর হয়ে পড়ে রয়েছি, সেই জন্য তাকে মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সেবা করাই আমাদের জীবনে এইটি উদ্দেশ্য। যারা জীবনের সর্বশ্রেষ্ঠ লাভবান হতে চান, এরপরে আর লাভবান আর কিছু নেই এরপরে। সেটা হচ্ছে কি, সেই ব্রজরস রসিক সেই মহাপুরুষগণের চরণেতে আমরা যদি আত্মনিবেদন করি, করে তাদের খালি চিন্তা করি, তাদের সেবা করার, সেটি আমাদের কৃষ্ণ সেবা হবে। তাদের সেবা করলে আমাদের বাস্তব কৃষ্ণ সেবা হবে। এইসব হচ্ছে গুপ্ত কথা। আমি কালকে উদ্ধব সংবাদের কিঞ্চিত উত্থাপন করেছিলাম, বিস্তৃত আলোচনা করিনি। উদ্ধবজি মহারাজ ব্রজেতে এসেছিলেন কৃষ্ণের সংবাদ বহন করে, তিনি শিক্ষা দিতে এসেছিলেন যে আমি এত তত্ত্বজ্ঞানী, আমি কিছু তত্ত্ব ওদের শিখিয়ে দেবো, অত পড়াশোনা জানে না আমার মতো, আমি তো বৃহস্পতির শিষ্য। বৃহস্পতির শিষ্য সাক্ষাৎ উদ্ধবহ বুদ্ধি সপ্তমাহ, তিনি বৃহস্পতির শিষ্য, বৃহস্পতি তিনি শিষ্য। আর তিনি বৃষিনাম প্রবর মন্ত্রী কৃষ্ণস দ্বৈত সখা, ঋষি নাম ঋষি বংশে, এই যে যদুবংশ এই বংশেতে তিনি হচ্ছেন সেই রাজ্যের রাজাকে পরামর্শদাতা, কৃষ্ণকেও বুদ্ধি দেন তিনি, এত বড় বুদ্ধি, বুদ্ধি সত্তম বলা হচ্ছে। বুদ্ধিমানগণের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান হচ্ছেন উদ্ধবজি মহারাজ, যার জ্ঞানের কোনো সীমা নেই, পারাবার নেই, যার সম্বন্ধে বলতে গিয়ে কৃষ্ণ বলেছেন ন অনুপি উদ্ধব মন্নন, ন অনুপি উদ্ধব মন্নন, কখনোই ভাববে না উদ্ধব আমার থেকে এক চুল কম, যেই উদ্ধব সেই আমি, এরকম যাকে টাইটেল দেয়া হয়েছে সেই উদ্ধবজি ছাড়া কে তার প্রতিনিধিত্ব করবে, সেই জন্য উদ্ধবকে পাঠানো হয়েছে। উদ্ধব কৃষ্ণের হৃদয়ের ভাব বোঝেন, কিন্তু কৃষ্ণের যে অন্তরঙ্গ একটা গোপন ভাব আছে সেটা কিন্তু উদ্ধব জানেন না। কৃষ্ণের হৃদয়ের অনেক ভাব উদ্ধব জানেন, কিন্তু যাকে বলা হয় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, এখন তিনি মথুরায় এসছেন, মথুরানাথ তিনি, তাকে অভিমান করে গোপীকাগণ বলছেন অনুরাগের সঙ্গে, নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন তার হৃদয়ের সম্যক ভাব উদ্ধব জানেন না, জানা সম্ভব নয়, তার সঙ্গে পরিচয় হয়নি, ব্রজভূমির সঙ্গে উদ্ধবের বাস্তব সেরম পরিচয় হয়নি, কিন্তু মথুরানাথের সঙ্গে তার পরিচয় আছে, তার হৃদয়ের ভাব জানেন, কখন কি বলতে চান। এতে উদ্ধবের কোনো দোষ নেই, কেন উদ্ধব কি করবে, উদ্ধব তো কৃষ্ণের মথুরার পরিকর, ব্রজমণ্ডলের গোপন রহস্য উদ্ধবে জানা সম্ভব নয়। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সেই বৃন্দাবনের একমাত্র আরাধ্য দেব, আরাধ্য ভগবান বজেশস্তনে অস্তধাম বৃন্দাবনম। আর কিভাবে আরাধনা করব, বলছেন রাম্মা কাচিত উপাসনা ব্রজবধূবর্গেণ জাগত, ব্রজবধূগণ ছাড়া কাউর সেবা পূজা কৃষ্ণের পছন্দ নয়, ওরাই কৃষ্ণকে জানেন ভালো করে। যাই হোক, উদ্ধবজি মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করবার জন্য ইচ্ছে করে বৃন্দাবনে পাঠালেন, বলে উদ্ধব আমার এত কিছু জানে, উদ্ধবকে এই আস্বাদনটা দিতে হবে। উদ্ধবের বড় চিন্তা যে আমি কৃষ্ণের সবচেয়ে প্রিয়, আর আমার তোর থেকেও যে প্রিয় আছে সেটা তুই জানিস না। হ্যাঁ, ভগবান বলেছেন শঙ্কর আমার এত প্রিয় নয়, লক্ষ্মী আমার এত প্রিয় না, ব্রহ্মা আমার এত প্রিয় নয়, আমি নিজেও শঙ্কর সঞ্জে আমার দাদা এত প্রিয় নয়, নৈবাত্মন যথা ভবান, উদ্ধব তুমি আমার যতটা প্রিয় সেরকম কেউ নয়। এত সব এক্সেলেন্ট এক্সেলেন্ট টাইটেল তাকে উপাধি দিয়েছেন, উদ্ধবের মনের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে বড়, আমার চেয়ে আর তো কেউ নেই, কৃষ্ণ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর কৃষ্ণের সব কাপড় চোপড়, কৃষ্ণের গন্ধমালা, কৃষ্ণের অলঙ্কার, যা যা কিছু প্রসাদ, কৃষ্ণের এমনি প্রসাদ উচ্ছিষ্ট সব কৃষ্ণ, সব উদ্ধবের পাওনা, সমস্ত উদ্ধব পান। কৃষ্ণের প্রসাদ পেয়ে বেরোলে ওইটাও পান, কৃষ্ণের কাপড় ফেলে দিলে ওটাও পান, কৃষ্ণের অলঙ্কার, কৃষ্ণের মালা, যা কিছু, মানে ডিটো কৃষ্ণ। যদি উদ্ধবকে কেউ দেখে দূর থেকে বুঝতেই পারবে না যে এটা কৃষ্ণ নয়, এই তো কৃষ্ণ এসে গেছে। কিন্তু লক্ষণ আছে, একটা হচ্ছে কৌস্তুভ মালা পাবে না, কৌস্তুভ মণি সেটা থাকবে না। আর শিবৎস লক্ষণ, ভেতরে একটা ভগবানের সাদা দাগ আছে ত্রিভুজের মতো, সেইটা একমাত্র ভগবানেরই বক্ষে আছে, সাদা লোমা বলি এই জায়গা, ওটা কাউ থাকবে না, ওটা একমাত্র ওনার। সেই লক্ষণ দেখে তাকে চেনা যেতে পারে, বাকি দূর থেকে দেখলে কৃষ্ণ আর উদ্ধব কনফিউজড হয়ে যাবে লোকে, এইকে চেনা সম্ভব না। উদ্ধবজি মহারাজ তাকে কৃষ্ণ প্রচণ্ড ভালোবাসেন। কৃষ্ণস্ব দ্বৈত সখা, দ্বৈত মানে হচ্ছে দ্বৈত না, দ্বয়বায় ঐকার নয়, দ অন্তস্তয়স্যই ত, দ্বৈত মানে হচ্ছে অত্যন্ত প্রিয়। যেমন আমাদের পুরীতে দ্বৈত পাণ্ডা আছে, মানে জগন্নাথ একবার অন্তরঙ্গ সেবা করে, একেবারে অন্তরঙ্গ, ওই সেবা কার অধিকার নেই। এগুলো সেই জন্য বলা হয়েছে, সেখানে বলা হয়েছে দ্বৈত পাণ্ডা। আর দ্বৈত পাণ্ডারা কৃষ্ণকে জগন্নাথকে গালাগাল দিতে পারে, তেরি তো এক গালাগাল দিয়ে দেবে, জগন্নাথ যদি না যায় এই চল রথে চল, যদি দেরি করে বা কোনো রকম অশান্তি করে, দেদার গালাগাল দিতে থাকবে একেবারে, বুঝবা ওদের অধিকার, ওদের অধিকার আছে, কৃষ্ণ ওগুলো মেনে নেন, কৃষ্ণ যদি পছন্দ করেন। ওম নমো জগন্নাথ ওই রামায়ণ মন্ত্র বলবে, ওরকম যদি কেউ ব্রাহ্মণ মন্ত্র বলে আর একটা দ্বৈত পাণ্ডা যদি গালাগাল দেয়, কৃষ্ণ বলবে এই গালাগালটা আমার ভালো লাগছে, মন্ত্রটা নেবো না। কৃষ্ণের ভাব হচ্ছে আলাদা, প্রিয়া যদি মান করি করয় ভৎসন বেদস্তুতি হইত হরেও মন মন, কোথায় লেখা আছে চৈতন্য, প্রিয়া যদি গালাগাল দেয় বেরিয়ে যাও এখান থেকে, দরকার নেই তোমার মতো লোককে, বেরো তোমার দরকার নেই এখান থেকে, রাধারানী তাড়িয়ে দিচ্ছেন কৃষ্ণকে, আমি কোনো কথা শুনতে চলে যাও এখান থেকে। ওই যে গালাগাল দিচ্ছেন, কৃষ্ণের বড় আনন্দ লাগছে, এইসব ভাষা এইসব কথা লোকে বুঝতে পারবে না। ওই জন্য চৈতন্য চৈতন্যতে বলা আছে, প্রিয়া যদি মান করি করে ভৎসন গালাগাল দেয়, লজ্জা করে না তোমার ওখানে গেছে তুমি, কৃষ্ণ মাতা নিজে করে শোনেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইত হরয় মন মন, কৃষ্ণ বলছেন তাহলে বেদের স্তুতি করলে যেরকম আমি আনন্দ হই তার থেকে অনেক বেশি আনন্দ ভাই, বেদের স্তুতিতে আমার কী আনন্দ। আর তুমি স্তব করছো ঠিক আছে, আমি আমার মহিমা কীর্তন করছো, কিন্তু আমার জন্য কী করছো, আমি যে রসময় আমার রসটাকে আরও এক্সেলেন্ট করবে, রসটাকে ঘেঁটে ঘেঁটে, রসকে ঘাঁটলে রসই থাকে আবার গাঢ় হয়, সেটা তুমি করতে পারো কি, তোমার তো ক্ষমতা নেই। যারা রসগত বৈচিত্র্য অনুভব করেছেন, যেমন ভ্রমর গীতাতে আমি আলো একটু তুলেছিলাম, কত রকম রাধারানী ভাব উঠছে একটা ভ্রমরকে দেখে, সেগুলো কি বাইরের লোক বুঝবে, বলে কি পাগল হয়ে গেছে নাকি, মাথা খারাপ কি হয়েছে। হ্যাঁ, প্রজল্প সংজল্প অধিজল্প সে এক একটা সব ভাগ আছে নাম, হ্যাঁ এক একটা প্রত্যেকটা কখন কি ভাব হচ্ছে সেই ভাব অনুযায়ী রাধারানী কথা বলছেন ভ্রমরের সঙ্গে। তো এইগুলো বাইরের জগতের লোক কিছুই অনুভব করতে পারবে না। এখানে উদ্ধবী মহারাজকে কেবল কৃপা করবার জন্যই কৃষ্ণ ব্রজধামে পাঠিয়েছেন, এই গোপন রহস্য। দ্বিতীয় হল কৃষ্ণ নিজের গোপন কথাগুলো কাউকে দিয়ে পাঠাতে পারেন না, উদ্ধবের মতো আপনজন কেউ নেই মথুরা ভূমিতে, তাই জন্য উদ্ধবকে দিয়ে নিজের গোপন কথাগুলো গোপিকাগণকে জানাবেন, সেটা হলো। আর উদ্ধবের হৃদয়তে ধারণা হলো আমি কিছু তত্ত্বজ্ঞান বলে তাদের সান্ত্বনা দেবো, আর তত্ত্বজ্ঞান জানলে লোকে তো আর কান্নাকাটি হয় না, এটা উদ্ধবের তরফের উদ্ধবের ভাবনা। আর কৃষ্ণের গোপন ভাবনা হলো আমি ওকে পাঠাবো, ও যে জান, ও যেই জিনিস জানে না গুপ্ত রহস্য সেটা ওকে জানাবো, যে কী ভাব আছে যেটা তুমি কিছুই জানো না। তোমার অভিমানটা চলে যাবে আমি কৃষ্ণের নিজজন, সেটা আর কাল থেকে বলতে পারবে না যদি এটা জেনে আসো। সেই জন্য পাঠিয়েছেন এসব গুপ্ত কথা। উদ্ধবজি মহারাজ যে কাতর ভয়ে প্রার্থনা করেছেন সেটার মানে বলে আমরা কিছু অনুভব করার চেষ্টা করব। সেটা কি বলছেন, আসামহ চরণ রেণু জুসামহম সাম বৃন্দাবনে কিমপি গোলমালা তাও সুধীরম। বলছেন বৃন্দাবনের অন্তঃকরণে আমি লতা গুল্ম পাতা হয়ে জন্মগ্রহণ করতে চাই, সেইখানে জন্মগ্রহণ করতে চাই, আমার আর ইচ্ছা নাই। আশামহ আর মহারাজ তোমার আশাটা কী, তোমার আশাটা কী, আলটিমেট টার্গেট কী তোমার? বলছে আমার আশা হলো একটাই, সেটা আশামহ চরণ রেণু জুসামহ সাম বৃন্দাবনে কিমপি গুল্মলতাও সুধীনম। আমি সেই বৃন্দাবনের যে গোপিকাগণের একটা চরণ রয়ে, একটা একটা চরণ পার্টিকেল পার্টিকেল আমি পেতে চাই। আশামহ চরণ রেণু, রেণী মানে একটা রেণু, সিঙ্গুলার নাম্বার। এই বৃন্দাবনে যদি আমি গুলমলতা হয়ে থাকি, যদি কোনো মতে আমার মাথায় গোপিকাগণের একটা চরণ রেণু পড়ে, তাহলে আমি কৃতজ্ঞ। অনেক চরণ রেণু বলেননি, একটা খালি চরণ রেণু যদি পাই তাহলে যথেষ্ট। সেই জন্য উদ্ধব যে কি কাতর ভয়ে প্রার্থনা করছেন ভগবানের কাছে, এই হচ্ছে বৃন্দাবনের গোপন রহস্য। এইসব কথার কোনো পরিচ্ছেদ নেই, আনন্দময় সেসব কথা। আমরা আলোচনা প্রসঙ্গে কৃষ্ণের সামন্তক মণি সম্বন্ধে যে অপবাদ লেগেছিল সেসব কথা গেছিলাম, যেহেতু আলো চলে গেছিল, ক্রমভঙ্গ হয়ে গেছে, উদ্ধবজির সংবাদ স্পর্শ না করে আগে এখানে এসেছিলাম, আবার বলেছিলাম। যাই হোক, উদ্ধব সংবাদ ওখানে গোবর্ধন, গোবর্ধনের লীলা, উদ্ধব সংবাদ এর আগের সেশনে আলোচনা হয়েছিল। এখন এখানে শম্বরাসুর, সে তো আমি আগেই বলেছি, শম্বরাসুর চলে গেছেন, সামন্তকমণির মিথ্যা অপবাদ চলে গেছে, সত্যভামার বিবাহ চলে গেছে, আর এই করে ভৌমহনন, ভৌমকে মেরে তার ছেলে ভোগদত্ত, ভৌম হচ্ছে পৃথিবীর ছেলে, পৃথিবী মায়ের ছেলে, ওই যে ভৌম দুষ্টামি করেছিল, আদিতি মায়ের কুণ্ডল নিয়ে চলে এসছে, এত বড় স্যার এত বড় তার ক্ষমতা ছিল। স্বর্গে যে আদিতি মা আছে, স্বর্গে দেবতাদের মা, তার কুণ্ডল ফুণ্ডল নিয়ে কেড়ে নিয়ে চলে এসছে, এত বড় ক্ষমতা। তাকে ভগবান শাস্তি দিলেন, তার ছেলে ভোগদত্তকে রাজধানী দিলেন, পঞ্চকন্যার বিবাহ অর্থাৎ কালিন্দী, মিত্তবৃন্দা আদি, নগ্নাজিতি, এ ভদ্রা, হ্যাঁ, এই সমস্তগুলোকে তারা, তাহলে রুক্মিণী, জাম্ববতী, সত্যভ্যামা, কালিন্দী, মিত্তবৃন্দা, সত্যা, ভদ্রা, লক্ষণা, এই আটটি মহিষী ছিলেন। এ আটজন মহিষী হলেন প্রধানা মহিষী তারা। তারপর ভোগদত্তকে রাজ্যরা দিয়ে সেখান থেকে তিনি পারিজাত হরণ করলেন। পারিজাত হরণ করতে গিয়ে দেখলেন যে স্বর্গের রাজা ইন্দ্র, যে কৃষ্ণকে ভালো করে জানেন, ভালো করে জানেন কি, আমার তোমার ভালো করে জানেন না, জানলে পরে তাহলে কৃষ্ণকে বাধা দিচ্ছেন, স্বর্গ থেকে পারিজাত নিয়ে যাওয়া যাবে না, কৃষ্ণর সঙ্গে লড়াই করতে আরম্ভ করলেন। আরে, কৃষ্ণ পারিজাত নিয়ে চলে এলেন, সোজা বললে দ্বারিকার মধ্যে পারিজাতের ফুল গাছ লাগিয়ে দিলেন, পারিজাতের গাছ, এটা একমাত্র স্বর্গেরই সম্পত্তি ছিল কৃষ্ণের। শেষে আমরা দেখলাম ষোলো হাজার একশো আট মহিষী, ষোলো হাজার একশো আট মহিষীর কথা আপনারা জেনেছিলেন। তার মধ্যে প্রত্যেক পত্নীর দশজন করে ছেলে হয়েছিল, প্রত্যেক পত্নী, যত পত্নী সব দশজন করে, তার মধ্যে প্রধানা মহিষী যারা আছেন তাদের ছেলেগুলোর নাম আমি বলে দিই। যেমন রুক্মিণীর গর্ভে প্রদ্যুন্ন হয়েছিল, চারুদেশ্ন, সুদেশ্ন, চারুদেয়, সুচারু, চারুগুপ্ত, ভদ্রচারু, চারুচন্দ্র, বিচারু ও চারু, এই দশটি। সত্যভামার গর্ভে হয়েছে ভানু, সুভানু সরভানু প্রভানু ভানুমানু চন্দ্রভানু বৃহৎ ভানু অবিভানু বিভানু আর প্রতিভানু, দশটা পুত্র হয়েছে। এইভাবে জাম্ববতীর গর্ভে হয়েছিল সাম্ব, সুমিত্র, পুরুজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্তকেতু, বসুমান, দ্রবীণ ও ক্রতু। এইভাবে প্রত্যেক রমণীর, প্রত্যেক পত্নীর গর্ভে দশজন করে পুত্র জন্মেছিল, কন্যাও তাদের হয়েছিল। আর কন্যাগুলোর কে বিবাহ আদি দেওয়ার ব্যাপারে যে ব্যস্ততা, একজন পাক্কা গৃহস্থ যেমন হন, কৃষ্ণর গৃহস্থ লীলা দেখলে লোকে বুঝতে পারে গৃহস্থ জীবন কীভাবে যাপন করতে হয়। কৃষ্ণের যা কিছু, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা করেছিলেন, সেই নবদ্বীপ লীলাতে গৌরচন্দ্র যেভাবে গুরুগৃহেতে পাঠ করতে গেছিলেন, তখন যে এক্সেলেন্ট ব্যাপার দেখিয়েছিলেন, তারপরেতে যখন শিশু লীলা করেছেন তখন যে এক্সিলেন্ট লীলা করেছেন, যখন সেখান থেকে গৃহস্থ লীলায় প্রবেশ করলেন তখন যে লীলা করেছেন, এগুলো কোনোটাই কেউ নকল করতে পারবে না, কোনো দেবতা থেকে আরম্ভ করে কারোর ক্ষমতা নেই। তিনি যখনই যে লীলাই করেছেন সেটাকে সর্বশ্রেষ্ঠ এক্সেলেন্ট লীলা, এর কোনো দিন মহাপ্রভু গৃহস্থ লীলা করছেন, গৃহস্থগণের কর্তব্য কি সেটা মহাপ্রভু দেখিয়েছেন, সাধু সন্ন্যাসীকে নিজের বাড়িতে নিয়ে আসেন, এসে প্রসাদ পাওয়ান, দান দক্ষিণা কত কিছু, সে আনন্দ তাদের নিয়ে সংকীর্তন, মহাপ্রভু এগুলো দেখিয়েছেন। সেরকম কৃষ্ণলীলায় আমরা দেখি, কৃষ্ণ যখন দ্বারিকানাথ দ্বারিকা লীলায় যখন গৃহস্থ লীলা আবিষ্কার করেছেন, তখন সেখানে অপূর্বভাবে কীভাবে ছেলে মেয়েদের মঙ্গল সাধন করতে হয়, মেয়েগুলোর বিয়ে দেওয়ার জন্য জামাই দেখতে হবে, সমস্ত কৃষ্ণ করছেন। মানে এক এক গৃহেতে 16,108 গৃহ, প্রত্যেক গৃহেতে কৃষ্ণ বিভিন্ন কাজে ব্যস্ত, বোঝা গেল। একটা গৃহে দেখছেন রুক্মিণীর সঙ্গে হাসাহাসি করছেন, আর একটা গৃহে দেখছেন সত্যভামা কৃষ্ণের ওপর রেগে গেছেন, গালাগাল দিচ্ছেন, আর এক গৃহে দেখছেন কৃষ্ণ এবার একটা কন্যার বিয়ে দেওয়ার জন্য কারোর সঙ্গে কথা বলছেন। অন্য গিয়ে এটা কে দেখেছেন, এটা নারদজি দেখেছেন। নারদজির বড় ইচ্ছে হলো আমার প্রভু আজকে গৃহস্থ লীলা করছেন, কীরকম করেন আমি গিয়ে দেখব। তো গিয়ে দেখছেন বাহ, এক এক ঘরে যাচ্ছেন এক এক রকম লীলা, সেই একই কৃষ্ণ। কোনো জায়গায় বাচ্চাকে আদর করছেন এইরকমভাবে, পাক্কা গৃহস্থ একেবারে অপূর্ব, এইরকমভাবে ভগবান করছেন। যাই হোক, তা এইভাবে প্রদ্যুম্নের পুত্র প্রদ্যুম্নের বিবাহর কথা বললাম, একটা বিবাহ বলেছি আরেকটা বলি নাই, যাই হোক। আর প্রদ্যুম্নের যেটা মায়াবতী ও তো তার পত্নী, এগুলো বলেছিলাম। প্রদ্যুম্নের পুত্র হচ্ছে অনিরুদ্ধ, যার বিরাট প্রভাব। এই অনিরুদ্ধের সঙ্গে বিবাহ হয়েছিল যে রুক্মী, রুক্মী বলা হয়েছিল না, রুক্মিণী দেবীর, রুক্মিণী দেবীর যে বড় ভাই তার কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল, কার, অনিরুদ্ধের প্রথম বিবাহ। এখনকার দিনে এটা হবে না, তখনকার দিনে এটা চলতো, তখনকার দিনের এনভায়রনমেন্ট, তখনকার জেনেটিক্যাল ফ্যাক্টর এগুলো অন্যরকম ছিল, বোঝা গেল কী বলল। এখনকার দিনের নিয়ম হলো কোনো আত্মীয় পরিজনের সঙ্গে বিবাহ করা যায় না, উচিত নয়, করলে জেনেটিক্যাল ফ্যাক্টর খুব উল্টো হতে পারে, মানে কখনো হয় না। এটা করেন যারা মুসলিম ভাই আছেন, তারা সব করেন, নিজের কাকার মেয়েকে বিয়ে করেন, এসব করেন। কিন্তু এখানে হিন্দু শাস্ত্রে কিন্তু এগুলো, এই বৈদিক শাস্ত্রে নাই। তখনকার দিনে ব্যাপার আলাদা ছিল, তখনকার ফ্যাক্টর আলাদা ছিল, এই জন্য লোকে যদি সন্দেহ করে সেই জন্য আমি বলে দিলাম। তখন দেবরের দ্বারা সুতো উৎপাদন এসব ব্যবস্থা ছিল, শাস্ত্রে অনুমোদন ছিল, এখনকার দিনে নেই, কাল অনুবাদে নিয়ম চেঞ্জ হয়। এই জন্য বলছেন রুক্মিণীর যে ভাই রুক্মীর কন্যার সঙ্গে বিবাহ হয়েছিল, এসব অনেক কথা সেখানে বলরামের অপমান করেছিল, কে এই রুক্ষী, পাশাখেলা করতে করতে বলরামকে মজা করেছিলাম, ঠাট্টা করেছিল, বলরাম প্রতিবাদে জিতছে পাশাখেলায় আর ওরা মিথ্যে করে ওটা হেরে গেছে বলরাম বলে হইচই করছে। তারপর আকাশবাণী হলো, এই বলদাবজি জিতেছে, কেন মিথ্যে কথা বলছো? আর শেষে কী হলো, বলরামকে মিথ্যে করে হারিয়ে দেওয়ার চেষ্টা করে কলিঙ্গ রাজে দাঁত বের করে হাসছে, ওই যে তোমরা কি পাশাখেলায় সব রাজাদের ব্যাপার, তোমরা তো গোয়ালা ছিলে, তোমরা এসব কি এই বলে মজা করছে, তার সঙ্গে ঠাট্টা করছে, অপমান করছে। বলদাউজি মহারাজ ওই সবার মাঝখানে ওই বিবাহের দিনে এক চাপ্পা মারলেন তাকে, হ্যাঁ দিয়ে করে শেষ ওইখানেই শেষ করে দিলেন রুক্ষীকে, আর যে দাঁত বার করেছিল তাদের সব এইভাবে শেষ করলেন। তারপর অনিরুদ্ধের আরেক বিবাহ হয়েছিল, এটা হচ্ছে বানাসুরের কন্যা উষা, তার নাম উষা, বানাসুরের কন্যা অর্থাৎ বলি মহারাজের বংশধর, বলি মহারাজের বংশধর, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি, বলি মহারাজের পুত্র হচ্ছে এই বানাসুর, আরও ছেলে আছে বানাসুরের মধ্যে। আর বানাসুরের মার নাম হচ্ছে কঠোরা, কঠোরা। এই বানাসুরের সম্বন্ধে বক্তব্য হলো এই, তিনি মহাদেবের বিরাট ভক্ত ছিলেন বলে দাবি করেন, বিশাল। কিন্তু মহাদেব হরহর মহাদেব তিনি ভাবেন, আমাকে তারাই বাস্তব ভালোবাসে যারা আমার প্রভু কৃষ্ণকে ভালোবাসে, বোঝা গেল? কিন্তু এই অসুর এর দাবি করে আমি কৃষ্ণ, আমি মহাদেবকে ভালোবাসি। ভগবান বলে ঠিক আছে তুই আমি ভালোবাসি। মহাদেবের বরে তার একশোটা হাত হয়েছিল, এই একশোটা হাতে সে এরকমভাবে ডুমরু বাজাত এরকমভাবে, আর নৃত্য করত, আরতি করবার সময় নৃত্য করত। রাবণ যার নাম ছিল দশানন, দশানন মহাদেবকে প্রচণ্ড ভালোবাসতেন। এই দশানন প্রত্যেক দিন আরতির সময় একটা করে সংস্কৃত সংস্কৃত একটা স্তোত্র রচনা করত, মানে এরকম আরতি করছে আর অনর্গল বলে যাচ্ছে মন্ত্র, মানে রচনা করছে, এত বড় কবি। কিন্তু কৃষ্ণকে ভালোবাসে না বলে, রামকে ভালোবাসে না বলে সব পিতা এত বড় এরকমভাবে নাচবে, ডুমরি বাজাবে আর সঙ্গে সঙ্গে রচনা করবে মুখ দিয়ে কবিত্ব সংস্কৃত রোজ নতুন নতুন, এত বড় তাদের ক্ষমতা ছিল। বানাসুরও বিরাট ক্ষমতা সম্পন্ন। এই বানাসুর তার শঙ্কর ভগবানের আশীর্বাদে তার সহস্র হাত হয়েছিল, কিন্তু সহস্র হাত হওয়ার পর ও বেটা পাজির পাঝারা বদমাইশ, সে এখন বলছে শঙ্কর ভগবানকে, আমার হাত পা চুলকাচ্ছে, একশোটা হাত, এক হাজারটা হাত, কার সঙ্গে লড়াই করবো, ভাল লাগছে না, এরম হাত চুলকাচ্ছে, আপনাকেই মনে হচ্ছে ভালো আপনার সঙ্গে লড়াই করতে চায়। শঙ্কর বলে, ওরে বেটা, হ্যাঁ আমি তোকে সহস্র হাত দিলাম, আমার সঙ্গে লড়াই করি গুরুদেবের সঙ্গে, দাঁড়া তোর ব্যবস্থা মে। শঙ্কর খালি এইটাই বললেন, তো শীঘ্রই তোর ইচ্ছা পূর্ণ হবে, একটু অপেক্ষা কর, তো শীঘ্রই আশা মিটবে, একটু অপেক্ষা কর। বলার সঙ্গে সঙ্গে সে সুযোগ চলে এলো, কি না, অনিরুদ্ধ প্রদ্যুম্নের ছেলে, কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের ছেলে অনিরুদ্ধ, অনিরুদ্ধ থাকেন কোথায়, দ্বারকাতে থাকে। এদিকে বানাসুরের কন্যা উষা দেবী, তিনি অন্দরমহলে থাকেন। অন্দরমহলে থেকে তার একদিন তিনি স্বপ্ন দেখেছেন, কাকে, অনিরুদ্ধকে স্বপ্ন দেখেছেন। অনিরুদ্ধকে স্বপ্ন দেওয়ার পর তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, তার সখীরা জিজ্ঞেস করেন, কী হয়েছে তোর, খাচ্ছিস না কেন তোর, কী বললাম, আমি তাকে না এনে দিলে আমি মরে যাবো, আমি বাঁচবো না। বলে, কাকে, নাম তো বল, নাম বললে তো হয়েই যেত, আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি, তাকে আমি জানি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তখন তার একজন বান্ধবী ছিল, সে বান্ধবী সমস্ত জগতের যত মানুষ আছে, গন্ধর্ব কিন্নর দেবলোক সবার মূর্তি আঁকতে থাকলো। বলে, দেখ ও এত সুন্দর আর্টিস্ট ছিল, যে মূর্তি সেইটি এঁকে দেবে। বলে, একে, বলো না এটা না, প্রথমে কৃষ্ণের মূর্তি এঁকেছে, অনেক মূর্তি আঁকলো, কোনোটাই মিলল না, কৃষ্ণকে এঁকেছে, কৃষ্ণকে আঁকার বলবো না এটা না, প্রদ্যুম্নকে এঁকেছে, প্রদ্যুম্নকে যখনই এঁকেছে তখন মাথাটাকে নিচু করলো, বলছে এটাও নয়, যেই অনিরুদ্ধকে এঁকেছে, অসৌ অসৌ অসৌ, এই এই এই এই এঁকে আমি দেখেছি স্বপ্নে, রেখে আনে দিতে হবে, নাহলে আমি মরে যাব। সঙ্গে সঙ্গে কি করলো তার ওই বান্ধবী, তে অনেক জাদুবিদ্যা জানত, সে কী করলো আকাশ পথে উড়ে গেল। তার তারা তো দৈত্য, তো তাদের অনেক বিদ্যা জানা আছে, রাক্ষস দৈত্য এমনকি পেতাত্মা যারা আছে, পেতাত্মা পর্যন্ত তোমার তোমার জীবনের পূর্বের কথা বলে দেবে। পেতাত্মাদের এটা সূক্ষ্ম শরীরে ক্ষমতা থাকে, পেতাত্মা বলে দেবে সব কিছু, এরকম ধরনের ক্ষমতা থাকে। এই পেতাত্মা একজন তুলসীদাসজিকে এরকম বলে দিয়েছিলেন অনেক কথা। সেক্ষেত্রে বলা হলো অনেক কথা, সেসব তুলসীদাসজি রোজ ব্রজধামের এই যে অযোধ্যা ধামের বাইরে গিয়ে শৌচকর্ম করতেন, আর লোটা করে জল নিয়ে যেতেন ফেরবার সময়। রোজই একটা নিয়ম ছিল, হাতমাটি করে জলটা যেটা বাঁচত সেটা ঝাড়ে তেরাম ফেলে দিতেন রোজ, এটা একটা অভ্যাস করতে করতে। একদিন সেই ঝাড় থেকে একজন কে কথা বলছে, তোমার প্রতি আমি বড় সন্তুষ্ট, তুমি রোজ আমাকে জলদান করেছ। কী কথা বলে, বলছে আমি একজন পেতাত্মা। পেতাত্মা? হ্যাঁ, আমি তোমার উপর খুব সন্তুষ্ট খুব। তো তুলসীদাসজি বললেন, আমার প্রতি সন্তুষ্ট, তাহলে কী চাও? পেতাত্মা পেতাত্মাকে বলছে, তুমি আমাকে রামজি কথা বলতে পারো? রামজি দেখবো না, আমি পেতাত্মা, আমি রামজির কথা কী করে বলবো? হ্যাঁ, একটা কথা বলতে পারি আপনাকে, একটা কথা বলতে পারি যে হনুমন্ত লালা কোন জায়গায় কোন সময় কোথায় আসেন, তাকে কি যদি আমি ধরতে পারেন আপনার কাজ হয়ে যাবে এই জন্মেই। এবার তাই বলে দাও, এবার হনুমন্ত লালা ওখানে দেখবেন একজন মহান্ত পাঠ করেন, মহাসাধু বৈষ্ণব পরমহংস তিনি রামায়ণ পাঠ করেন, আর দেখবেন সবার বন্দনা যখন হয় সমস্ত শ্রোতারা বসে থাকে, উনি টুক করে পেছনে আসেন কুষ্ঠরোগীর ভান করে, পেছনে এরকম ভাবে বসে থাকেন, হরিকথা হলে দেখবেন দুম করে পালিয়ে যান, উনি হচ্ছেন হনুমানজি। বললো হ্যাঁ, সেই লোকটাকে তো আমি রোজই দেখি, তিনি হনুমানজি। বললো হ্যাঁ, উনি হনুমানজি, ওকে ধরবেন জোর করে। এটা পেতাত্মা বলে দিল, এতে সুবিধা হয়ে গেল। সেদিন এবার প্ল্যান করে রেখে যে কখনও কথাটা শেষ হয় সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, সেদিন তাকে রয়েছে কেদিন তুলসীদাসজি, সঙ্গে সঙ্গে হরিকথা শেষ হয়েছে, বাইরে যেই পালাতে গেছে গিয়ে একবার জাপটে পা ধরেছে, আপনি হনুমানজি আমি জানি আপনি কৃপা করুন। না না, ছেড়ে দাও, আমি হনুমান নাই। তাহলে আমি জানি আপনি হনুমানজি, আপনি কৃপা করুন, কী করে আমি রামজিকে পাবো বলে দিন। অনেক কথা বলেছেন এসব গুপ্ত কথা, পেতাত্মারও অনেক এসব ব্যাপার থাকে অনেক কিছু। বামন গোস্বামী মহারাজের শিষ্যকে ধরেছিলেন যমুনা ওইখানে, ছ মাস না ক মাস তার রক্ত চুষে নিয়েছিল, শরীর ধারণ করে আসতো, সেই ব্রহ্মচারী সর্বনাশ করে দিয়েছিল। তারপরে তে অন্য সাধুরা তাকে ধরে একেবারে, বল কি করে যাবি তুই, কিছুতেই যাবে না, ও স্পেশাল ভূত ওটা। শেষে বলল বামন গোস্বামী মহারাজ চরণ জল দিলে আমি যাব। বামন মহারাজ চল কোথায় পাবো, হয়তো উনি তো নেই এখানে আসামে। বললো অমুক অমুক ব্রহ্মচারীর ঘরেতে আছি জল, ওইটা দিলে আমি যাব। পেতাত্মা এরকম, রামানুজাচার্যের ক্ষেত্রে এরম হয়েছে, রামানুজাচার্যের চরণ জল দিলে তাহলে আমি যাব। ওখানে ওর গুরুদেব বসে যে শিক্ষা দিয়েছে, সে বুঝে লজ্জার ব্যাপার, আমার শিষ্য তার চরণ, আমার চরণ দিয়ে দূর, তোর চরণ দিলে কী হবে বেটা, তোর চরণ জলে কিছু আছে? মহাপুরুষগণের চরণ ধরলেও চরণ রজেতে শক্তি আছে, সাধারণ ব্যক্তির চরণ দিলে কী আছে? সেই জন্য বলছেন এখানে সেখানে চলে গেল, সে আকাশপথে গিয়ে সেখানে কী করেছেন অনিরুদ্ধ, যদিও ভগবান অনিরুদ্ধ কিন্তু সাধারণ কেউ না, এগুলো লীলার জন্য এগুলো হয়েছে। হ্যাঁ, প্রদ্যুম্নকে উঠিয়ে নিয়ে গেল সম্বরাসুর, এসব মনে হবে এই ভগবান কেন উঠিয়ে নিয়ে গেল, এই লীলাগুলো পুষ্টির জন্য এগুলো লীলাগুলো করেছেন, তারা ভগবান, অনিরুদ্ধ সাধারণ কেউ নাকি। অনিরুদ্ধকে তুলে নিয়ে টোটাল সোজা চলে এলো আকাশপথে, একবারে বানাসুরের রাজধানীর ভেতরে অন্তর্মহলে একবারে উষার সামনে। লে হ্যাঁ, এইবার পেয়ে গেছি, একই আমি চেয়েছিলাম। এবার ভেতরে অন্তর্মহলে রয়েছে, রাজা জানে না আমার কুমারী মেয়ে, আর সেখানে মন্ত্রী খবর দিচ্ছে আপনার কন্যার কিন্তু আচার ব্যবহার অন্যরকম মনে হচ্ছে, সে কি বলেন আমার অন্তর্মহলে কি হবে? বললাম আমার জানি না, অন্তর্মহলে আপনার কন্যার হাব ভাব কিন্তু অন্যরকম মনে হচ্ছে। বানাসুর বললো বারবার এরকম কথা বলছে তো দেখতে হবে। একদিন গোপনে শিগগিরি গিয়ে ঘরের ভেতর গেছেন, গিয়ে দেখেন উমা সেখানে সত্যি সত্যি একজন অপূর্ব সুন্দর পুরুষ, আর সঙ্গে সঙ্গে তরোয়াল খুলেছেন, বিশাল লড়াই অনিরুদ্ধের সঙ্গে। অনিরুদ্ধর তো দোষ নেই, ওকে তুলে নিয়ে চলে এসছে, তো সে কী করবে? উষা কাঁদতে আরম্ভ করেছে, বাবা মেরে ফেলবে আমার আমার নিজজনকে। শেষে যাই হোক, তারপর সেই খবর চলে গেল দ্বারিকাতে। কৃষ্ণ জানতে পারলো, নারদজি খবর দিয়ে দিয়েছেন তোমার ছেলে তোমার নাতিকে এরম এরম করছে, সঙ্গে সঙ্গে ফুল ব্যাটেলিয়ান চলে এসছে। বিশাল লড়াই, বিশাল লড়াই হলো কার সঙ্গে? বানাসুরের সঙ্গে। সে লড়াই মানে বীভৎস লড়াই, এ লোমকূপ খাড়া হয়ে যায়। বানাসুরের সমস্ত হাতগুলোকে কচুকাটা করলেন ভগবান, যেমন থোর কলা গাছকে কাটে এরকমভাবে, কাটারি চালায় কলা গাছকে এরকম কাটালে দুম পড়ে যায়। সমস্ত হাতগুলো ভগবান কাটলেন, তখন সেখানে বলি মহারাজ আদি সব প্রার্থনা করলেন, আমার আমার এই ছেলে আমাদের এই একে মেরে ফেলো না একেবারে। বলো না, আমি তো প্রতিজ্ঞাই করেছি প্রহ্লাদের বংশে কাউকেই আমি মারব না, এর খালি এত অভিমান, এই জন্য আমি সব হাতগুলো কাটলাম, দুটো হাত থাকুক মানুষের মতো, এটা থাক, যা এবার যা যা করবি কর, সব হাত কেটে দিলেন। তার প্রাণ সংশয় দেখে, এখানে একটা গুপ্ত সিদ্ধান্ত বলি, যখনই এরকম লড়াই হচ্ছে বীভৎস লড়াই, তখন বানাসুরের মা দেখলো যে আমার ছেলে বাঁচবে না, যে লড়াই হচ্ছে আমার ছেলে যুদ্ধক্ষেত্রে মরবেই মরবে। এই জন্য বাঁচাবার জন্য কি করলেন, কোটরা অর্থাৎ তার মা সমস্ত বস্ত্র খুলে ফেলে উলঙ্গ হয়ে কৃষ্ণের সামনে চলে এলেন। কৃষ্ণের সামনে যেই এলেন, কৃষ্ণ সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিলেন, কোনো অস্ত্রশস্ত্র আর পাচ্ছেন না। তখন সেই কাকে, এই বানাসুরকে নিয়ে অন্দরমহলে চলে গেলেন, বেটা তোকে বাঁচাবার জন্য আমাকে এটা করতে হলো। কে? কোটরা, ওর মা। এখন এখানে একটা সিদ্ধান্ত পেলাম, সেটা কি, যেখানে কোটরা এরকমভাবে কাপড় চোপড় খুলে এসছে, কৃষ্ণ দেখলেন না, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিলেন মুখ, আর যুদ্ধ করলেন না, তখন বানাসুরকে নিয়ে মা ঘরে চলে গেল রাজধানীতে। তাহলে এবার বলো, যে কৃষ্ণ কাউরি এসব দেখতে পছন্দ করেন না, চান না, সে কৃষ্ণ কী করে গোপিকাগণের বস্ত্র হরণের যে ব্যাখ্যা আমি করেছি এটা অনুভব করলে আপনাদের কাণ্ডজ্ঞান হবে, নালে যেরাম আছেন সেরামই থাকবে। এইভাবে অনিরুদ্ধর সঙ্গে, অনিরুদ্ধকে বিবাহ দিয়ে অনেক যৌতুক দিল, চলে এলো, এরপরে অনেক কথা। এবার রাজধানীতে চলে এসছেন, কোথায় অনিরুদ্ধ সব চলে এসছেন, দ্বারিকা নাথ দ্বারিকাতে চলে এসছেন। এই দ্বারিকাতে সেখানে একদিন যদুকুমারগণ খেলতে খেলতে একটা কুয়ার কাছে গেছেন, এক কুয়ার কাছে গিয়ে দেখছেন একটা অদ্ভুত প্রাণী কুয়ার ভেতরে পড়ে রয়েছে। তার বললেন, রিয়া কী রে এই বাচ্চা বাচ্চা ছেলে, খেলতে খেলতে বলে একে তোলতো ওপরে কুয়াতে পড়ে রয়েছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না, এত ভারী। বলে অদ্ভুত ব্যাপার, প্রাণীটা এইটুকু অথচ এত ভারী কী করে হলো? যদুকুমারগণ গিয়ে কৃষ্ণের কাছে সব ঘটনা বলল যে আমরা একটা অদ্ভুত প্রাণী দেখেছি কুয়ার মধ্যে, তাকে তোলবার চেষ্টা করলাম কিন্তু তুলতে পারলাম, এত ভারী, দয়া করে যদি আপনি যান তাহলে ভালো হয়। কৃষ্ণ সবই অন্তর্যামী, জানেন কে ওটা। তিনি তখন বলে চলো দেখি কে, কুয়াতে গিয়ে দেখলেন, তিনি হস্তস্পর্শ করে কিকোলাসকে তুলে দিলেন। কিকোলাসকে কুয়া থেকে বার করার পরেই অপূর্ব এক রাজার রূপ ধারণ করল নিগরাজ। নিগরাজকে কৃষ্ণ সবই জানেন, জিজ্ঞাসা করছেন আপনি কে, এরকম কিকোলাস রূপে পড়েছিলেন? নিগরাজ বললেন আপনার অবিদিত কিছুই নেই, আপনি জানেন না এমন কিছু নয়, তথাপি যখন প্রশ্ন করছেন তাহলে আপনাকে উত্তর দিই। আপনি যত দানশীল ব্যক্তি আছে জগতে, সেই দানশীল ব্যক্তিদের মধ্যে হয়তো নিগরাজের নাম শুনেছে। হ্যাঁ হ্যাঁ শুনেছি, সেই নিগরাজ ছিলাম আমি। আপনি নিগরাজ এত দান করেছেন, আপনার এরম অবস্থা কেন হলো? বলছে সেইটি তো বলছি আপনাকে ঘটনা, আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রচুর লক্ষ লক্ষ গৌদান করেছি, এবং শুধু তাই না, সোনার গয়না সিং সোনা দিয়ে বাঁধিয়ে সমস্ত। একদিন একটা ঘটনা হয়েছে, বলে কি, বলছেন দুইজন ব্রাহ্মণ আমার রাজসভায় এসে আমার সঙ্গে ঝগড়া, আমার কাছে নালিশ করতে থাকলো। একজন ব্রাহ্মণ বলছেন যে রাজন, আপনি আমাকে এই গরু দান দিয়েছেন, এই গরু ওর গোশালা চলে গেছিলো, এখন এই গরু আমার। ও বলছেন না, এটা নিগরাজ আমাকে দিয়েছে, এটা আমার। এইভাবে দুজনের মধ্যে তক্ক। নিগরা হাত জোর করে বলছেন আপনারা ব্রাহ্মণ, আপনাদের সমাধান করবার ক্ষমতা তো আমার কই, তবে একটা অনুরোধ করি আপনাদের, একটা গৌমাতার জন্য লড়াই করে দরকার নেই। যদি ভুল করে ওই গৌমাতা ওর গৌশালা থেকে এই গৌশালায় চলে গিয়েই থাকে, তার বদলে আমি অনেক গৌমাতা আপনাকে দিয়ে দেবো এইটার বদলে, আপনি রাজি হয়ে যান, ঝগড়াঝাঁটি মিটিয়ে ফেলুন। তিনি বলছেন না, ওই গৌমাতাই আমার চাই। এই করতে করতে সে অসন্তুষ্ট হয়ে গেল। এরকমভাবে ব্রাহ্মণের সম্পত্তি অজান্তে চলে গেছে, নিগরাজের কোনো দোষ নাই, কিন্তু নিগরাজের দোষ লেগে গেল, সমাধান হলো না কিছু। সেই জন্য নিগরাজের অসংখ্য সে মঙ্গলজনক কর্ম করেছেন, তা সত্ত্বেও তাকে এই করতে হলো। সেইখানে কৃষ্ণ সেই জায়গায় দাঁড়িয়ে সেই কুয়ার সামনে জগৎবাসীকে উপদেশ করলেন, দেখো ব্রাহ্মণ বৈষ্ণবের একটা কানা করি তোমরা হরণ করো না, লুকিয়ে নিও না, তোরা যদি স্বেচ্ছায় দেয় সেটা আলাদা, তাও হজম করার ক্ষমতা নেই। ব্রাহ্মণ বৈষ্ণবের থেকে কোনোদিন গোপনে কোনো কিছু নেবে না। কোনো বিধবার সম্পত্তি আমরা জানি, যারা অপহরণ করে তাদের কি অবস্থা হয়েছে, বিরাট অমঙ্গল তাদের জীবনে, সমগ্র জীবন তার জ্বলে গেছে। এই জন্য ব্রহ্মস্বহরণ করবে না, ব্রহ্মস্বহরণ করলে পরে আগুনের মতো জ্বলে যাবে। সেই জন্য দেখালেন নিগরাজ, কে কৃপা করলেন, নিগরাজ চলে গেলেন। এইভাবে কি হলো, নিগরাজের উদ্ধার হলো। বলদাওজি মহারাজ এবার চিন্তা করলেন, ব্রজভূমিতে একবার যাওয়া দরকার, দীর্ঘদিন আমরা নন্দবাবা যশোদা মা ব্রজবাসী বন্ধুগণের কোনো খবর পাই না। বলদাওজি মহারাজ এবার চলে এলেন। সেই সময়তে বলরাম এসেছিলেন সেখানে বেশ কিছু, দু মাস মধু এবং মাধব, দুই মাস চৈত্র বৈশাখ বলে নাকি, না ফাল্গুন চৈত্র, ফাল্গুন চৈত্র, এই দুই মাস সেখানে তিনি অপূর্বভাবে সেখানে থাকলেন, অনেক সখা বন্ধুবান্ধবের সঙ্গে। আর বলদাওজি মহারাজ সেখানে একটা অদ্ভুত লীলা করলেন, সেটাকে বলা হয় কৃষ্ণ যেমন রাস করেছিলেন, কৃষ্ণের পরে আর কাউর রাসের অধিকার নেই, একমাত্র বলদাওজি মহারাজ করেছিলেন। কেন, বলদাও আর কৃষ্ণ আলাদা নয়, একই, যদিও বলদাওকে বলা হয় সেবক বিগ্রহ, অর্থাৎ বিষয় বিগ্রহ না হলেও বিষয় বিগ্রহের সঙ্গে অভিন্ন বলে, একমাত্র কৃষ্ণের পরে বলরাম ছাড়া আর কাউর অধিকার নেই রাস করা। তবে বললাম যে রাস করেছিলেন, তার সঙ্গে যারা গোপিকাগণ ছিলেন তারা আলাদা গোপিকা, তারা কৃষ্ণের রাস্তাতে ছিল না, বোঝা গেল, আলাদা। তারা আশা করেছিলেন বলদাওজি মহারাজকে তারা প্রাণেশ্বর হিসেবে গ্রহণ করেছিলেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণর জন্য যমুনার তীরে, যেটাকে বলে ওবেগাঁও, ওবেগাঁও, সেই গ্রামেতে আমিও ছিলাম ভগবানের ইচ্ছায়, সে ওবেগাঁও এঁচা দাওজি, ওটা গেলে এঁচা দাওজি সেইটার নাম, সেখানে তিনি রাস করেছিলেন এবং কালিন্দিকে ডেকেছে, যে যমুনাকে ডেকেছিলেন, কালিন্দি আমি রাস করবো এইখানে এসো, কালিন্দি আসছিল না, তখন হল খুলে সে কালিন্দিকে একবারে জল থেকে এরকম টেনে এনেছিলেন। সেই জন্য হলের এই যে হলের দ্বারা যে কর্ষণ করেছিলেন তার ডাকটা এখনও রয়েছে যমুনার, কোন জায়গায় যমুনাকে টেনেছিলেন, সেই জন্য এই হলের দ্বারা টেনেছিলেন যমুনাকে, এই জন্য তার নামই হয়ে গেছে এঁচা দাউজি। এঁচা মানে খেঁচা, খেঁচা মানে টানা, এটা ব্রজবাসীদের কথা বলতে বলতে যে এবারে এঁচা দাউজি হয়ে গেছে, এঁচা না একটা খেঁচা দাউজি, অর্থাৎ এরম্বার টেনেছিলেন। সেই দাউজি মহারাজের মহিমা আমি আপনাদের মধ্যে আগে কিছু বলেছিলাম, যাই হোক, এখন এই অবস্থায় বলদাওজি মহারাজ সেখানে ব্রজবাসীগণকে অনেক কথা বোঝালেন, সান্ত্বনা দিলেন। কৃষ্ণ বল কি বলো, কৃষ্ণ তো জাননি, বলরামজি মহারাজ ওখানে লীলা করেছিলেন রাসলীলা আদি। বলদাওজি মহারাজ ওই কামিনীগণের সঙ্গে লীলা করতে করতে সেখানে দিবিদ মানর, একটা বদমাইশ দিবিদ মানর, সে অনেক রকম উৎপাত করছিল, তাকে নাশ করেছিলেন। দিবিদ মানর আগে ভালো ছিল, দুষ্ট সঙ্গ করে তারপর নষ্ট হয়ে গেছিল, যাই হোক, এখন জাম্ববতীর ছেলে সাম্ব, সে দুর্যোধনের কন্যা লক্ষণাকে স্বয়ংবর সভা থেকে হরণ করে নিয়ে চলে এসছেন, ক্ষত্রিয়রা করতে পারেন। সেই সময় সবাই হই হই করে তাড়া করেছেন, ধর ধর বেটাকে, ধর ধর বেটা, পালাচ্ছে কন্যা নিয়ে। সেই সময় যখন পালাচ্ছিলেন তাকে ধরে ফেলেছে কারা, বলছে ওখানকার যত বীর ছিল তারা ঘিরে ধরে, তখনও হস্তিনাপুরের যে কুরুক্ষেত্র যুদ্ধ তখনও হয়নি, কুরুক্ষেত্র অনেক পরে হয়েছে, এই যে সময়ের কথা বলছি ওখানেও হয়নি এসব। হস্তিনাপুরের সমাধ হস্তিনাপুরে এই ধরনের সবাই মিলে শাম্বুকে ঘিরে ধরেছে, অন্যায়ভাবে তাকে পরাজয় করছে, করে বেঁধে ফেলছে। খবর চলে গেছে কোথায়, দ্বারিকাতে খবর চলে গেছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে ছুটে আসতে যাইছিলেন। বললাম বললেন ভাই তোমার গিয়ে কাজ নেই, তুমি গেলে লড়াই লেগে যাবে, বরঞ্চ আমি যাই। দুর্যোধনের কেস, দুর্যোধনকে তো গদা শিখিয়েছেন বলরামজি মহারাজ, কাজে আমাকে গুরু মানে, আমি যাচ্ছি তো সমাধান, তুমি এখানে থাকো, তুমি যেও না, গেলে আত্মীয় পরিজনের মধ্যে লড়াই লেগে যাবে, তুমি থাকো। ভাইকে রেখে নিজে গেলেন, নিজে সেখানে গিয়ে খবর পাঠালেন রাজধানীতে যে ওখানে খবর দেওয়া বলদাওজি মহার বলদাওজি এসে গেছেন, অর্থাৎ আমি এসছি। সেখানে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ধূপ দীপ মালা ফুল চন্দন সমস্ত উপহার নিয়ে এসে হই হই করে কে এলেন, দুর্যোধন সবাইকে নিয়ে এলেন। তার আগে এই শাম্বর সঙ্গে অনেক লড়াই হয়েছিল, শাম্বর সঙ্গে অনেক লড়াই হয়েছিল, এদের অন্যায়ভাবে তাকে বাজে এরা। বলদাওজি মহারাজ এসে খবর পাঠালেন, তারপর তারা এলো, এসে দণ্ডবত করলেন দুর্যোধন। দুর্যোধনকে বললেন কি হলো, তুমি একে বেঁধে ফেলেছো কেন? বলে এরম এরম ব্যাপার তো ঠিকই করেছো, কোনো অসুবিধে কী আছে? তখন দুর্যোধন যা তা গালাগাল দিতে আরম্ভ করলো, কাকে? বলে যদুকুল বেটা, আমাদের পায়ের তলায় থাকার কথা, ওরা মাথায় উঠে গেছে আজকে। বলরামজি যেই সব কথা আলোচনা করছে, কৃষ্ণকে গালাগাল দিচ্ছে, তখন দি বলদাওজি একেবারে বলদাওজি কৃষ্ণের নিন্দা করছে। তখনই বলরাম একেবারে রুগ্রমূর্তি ধারণ করেছেন, ধারণ করে হলকে আহ্বান করেছে, হল দিয়ে বলে বেটা তবে রে পুরো হস্তিনাপুর আমি জলে ফেলে দেবো। বলে এইরকমভাবে তারা যখন গালাগাল দিয়ে চলে যাচ্ছে, তখন হস্তিনাপুর এবার কাঁপছে, হস্তিনাপুরকে এরকমভাবে হল দিয়ে এরকম একশ করে এরকম টান মেরেছেন, হস্তিনাপুর লট লাট্টুর মতো ঘুরছে, কাঁদতে কাঁদতে এসে পায়ে পড়েছেন। বলদাওজি ক্ষমা করুন, আমরা বুঝতে পারিনি, আপনি ক্ষমা করুন, যা হয়েছে হয়েছে। এইভাবে পায়ে ধরে ক্ষমা চেয়ে তারপর সেখানে বলদাওজি মহারাজের সঙ্গে কে এই সমস্ত এই যে লক্ষণা শাম্ব এদেরকে নিয়ে রাজধানীতে ফেললেন। সেখানে অনেক কথা, সেই সব কথা তারপরে কৃষ্ণের গাহস্থ লীলার অদ্ভুত অদ্ভুত কথা, কৃষ্ণ তিন সন্ধ্যা কীভাবে আহ্নিকাদি করতেন, কৃষ্ণ ভগবান অথচ অরুণোদয়ের পূর্বে স্নান আদি করে বসে যেতেন, ব্রহ্মের জপ করতেন, কৃষ্ণ ভগবান আবার কাজ জপ করেন, এলে এই হচ্ছে কথা। ভগবান যদি না শেখান কেউ শিখবে না, ওই জন্য তিনি একেবারে ব্রহ্ম মুহূর্তে উঠে বসে অত্যন্ত মৌন থেকে এসব জপ করতেন, ভজন করতেন, লোককে দেখাবার জন্য, বিভিন্ন ছেলে মেয়েদের বিবাহ আদি দিতেন শয্যা থেকে উঠে। হঠাৎ একটা ঘটনা ঘটল, একটা ব্রাহ্মণের গৃহেতে সে ব্রাহ্মণের সন্তান জন্ম হয়, আর জন্মাবার সঙ্গে সঙ্গে মরে যায়। ব্রাহ্মণের অনেক সন্তান জন্মেছে, 8-10টার মতো, খালি জন্মায় আর মরে যায়, জন্মায় সঙ্গে সঙ্গে মরে যায়। সেই ব্রাহ্মণ এসে দ্বারিকাতে রাজধানীতে গালাগাল দিচ্ছে যে এরা পাপিষ্ঠ রাজা, রাজা রাজার বংশ, এ তা নালে আমার বংশে যত ছেলে মেয়ে আমার ছেলে জন্মাচ্ছে, আমার যত জন্মাচ্ছে সন্তান সব মরে যাচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে এই রাজা, সব পাপিষ্ঠ বলে বলছেন। যখন এসে রাজদরবারে বিলাপ করছেন, তখন অর্জুনের খুব খারাপ লাগলো যে কৃষ্ণের এখানে সব জায়গা, এখানে ব্রাহ্মণ এসে গালাগাল দিচ্ছিল, ভালো কথা নয়। ব্রাহ্মণকে বললেন আমি রক্ষা করবো আপনার ছেলেকে, এর পরের বাড়ি যে সন্তান হবে। ব্রাহ্মণ হেসে বলল যেখানে কৃষ্ণ রয়েছে, বলরাম রয়েছে, পদ্মুন রয়েছে, তারা কেউ পারল না, আর সেখানে আপনি রক্ষা করবেন, শোনো বাচালের কথা। অর্জুন বলছেন আমি পদ্মুন নই, আমি অনুরুদ্ধ নই, আমার নাম অর্জুন, আমার গান্ডি হচ্ছে, এরকম অহংকার করে বললেন। কৃষ্ণ তখন বললে এবার দেখ আমি রক্ষা করব, আমার নাম হচ্ছে অর্জুন। এরম ভাই যেই বললেন, তখন ব্রাহ্মণ বললেন ঠিক আছে, আপনি যখন করবেন আমার স্ত্রীর সন্তান হবে, আপনি তাহলে পাহারা দিন। পাহারা দিতে লাগলো, সেই অস্ত সেই সর দিয়ে এমনভাবে জাল বুনে দিল সেখানে কোনো কিছু বায়ু বেরোবার কোনো স্থান হয় এরকমভাবে, কিন্তু তথাপি দেখা গেলো সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে অর্জুন পাহারা দিচ্ছেন চারিদিকে, সন্তান যেখানে জন্মাবে সেই ঘরের চারিদিকে, তথাপি রক্ষা করতে পারেন, সন্তান মরে গেল, অর্জুনকে অকথ্য গালাগাল দিল সেই ব্রাহ্মণ, বলে আগেই বলেছি এরা যেখানে এরা পারল না এ পারব। তা অর্জুন এবার প্রথমেই প্রতিজ্ঞা করেছে, না যদি রক্ষা করতে পারে আগুনে প্রবেশ করব, আমি আগুনে ঝাঁপ দেবো, শরীর রাখবো না। তখন তিনি আগুন তৈরি করলেন, করে আগুনের মধ্যে ঝাঁপ দেবেন তিনি, কেন কথা রক্ষা করতে পারেননি। তখন ভক্তবৎসল ভগবান সেখান থেকে গেলো, অর্জুন রাখো না, ছেড়ে দাও আমাকে, আমি আগুনে ঝাঁপ দেবো, আমি যখন কথা রক্ষা বলছি রহস্যটা আমি তোমাকে দেখাবো, চুপচাপ থাকো, এখন চলো আমার সঙ্গে। কোথায় যাব আমি এখন আগুনে ঝাঁপ দেবো, না আমার সঙ্গে চলো। বলে কি করলেন, তিনি রথেতে উঠিয়ে নিলেন, চারটে ঘোড়া দৌড়াচ্ছে, সেই লোকালোক পর্বত হয়ে অন্ধকার পৃথিবীর বাইরে, লোকালোক পৃথিবীর লোকালোক পর্বতে, সেখানে ভূমা পুরুষ সহস্র শীর্ষা, সেই ভূমা পুরুষের লোকেতে সেখানে নিয়ে গেলেন। ভূমা পুরুষ এবার আনন্দের সঙ্গে বলছেন, ভগবান আমি ইচ্ছে করে চালাকি করেছি, এই ব্রাহ্মণের সন্তানগুলোকে আমি নিয়ে এসেছি, আমি জানি এটা হলি ঘটনা এরকম হবে, হলে আপনি আমাকে দর্শন দেবেন, আপনার দর্শন পাওয়ার জন্য এটা করেছি আমি, ক্ষমা করুন, এই ব্রাহ্মণের ছেলেগুলোকে নিয়ে যান আপনি। তারপর সে দিল অনেক কথা, অর্জুনও আনন্দান্বিত হলেন। তারপরে তে রাজধানীতে এসে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, উদ্ধব এই অক্রূরকে দিয়ে অনেক খবর পাঠিয়ে, অক্রূরকে দিয়ে আমি হস্তিনাপুরের খবর নিয়েছি, ওখানে খবর খুব খারাপ, যে অকারণে দুর্যোধন দুঃশাসন অন্ধ ধৃতরাষ্ট্র এরা অত্যাচার করছে, আমার বুয়া পিসিমা এই কুন্তিদেবী, আমার যে পঞ্চপাণ্ডব যে আমার ভাই, এদের উপর অত্যন্ত অত্যাচার করছে। এখন উদ্ধবজিকে বলছেন, উদ্ধব কী করা যায় বলো তো। উদ্ধবকে নিয়ে বলছেন, এই সমস্যা দেখা দিয়েছে, একে তো সেখানে জরাসন্ধ অত্যন্ত বেড়ে উঠেছে, জরাসন্ধের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, তারপর এই অবস্থা কী করা যায়। উদ্ধব তখন বুদ্ধি দিচ্ছেন, উদ্ধবের মুখে কিন্তু কৃষ্ণই কথা বলছেন, কৃষ্ণ মনে হচ্ছে যেন উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ এক স্বরূপে উদ্ধবের মধ্যে উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন, কৃষ্ণ প্রশ্ন করছেন, কৃষ্ণই উত্তর দিচ্ছেন। কৃষ্ণ বলছেন, কী করা যায় বলো তো উদ্ধব এই অবস্থায়। উদ্ধব এবার ভগবানের প্রেরণাতেই বলছেন, প্রভু আমার মনে হয় আপনি এক কাজ করুন, দয়া করে এখন আপনি শীঘ্রই চলে যান, গিয়ে ওই হস্তিনাপ এই যে ইন্দ্রপ্রস্থ ওখানে, এই যে আপনি আগে চলে যান সেখানে গিয়ে পঞ্চপাণ্ডবদের দ্বারা একটা বিরাট যজ্ঞ করুন, রাষ্ট্রীয় যজ্ঞ যুধিষ্ঠির মহারাজের দ্বারাই করাবেন, আপনি ডাইরেক্টলি করবেন না, কিন্তু সহায়তা যদি করেন ভালো হয়। আর এই রাষ্ট্রীয় যজ্ঞের জন্য সব রাজাকে মাথা নিচু করতে হয়, আর মাথা নিচু করতে গেলে জরাসন্ধন মাথা নিচু করবে না, তাকে কায়দা করে এভাবে বিনাশ করুন, এইভাবে বিভিন্ন বুদ্ধি উদ্ধব বললেন। কৃষ্ণ বললে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তাহলে আমি তাই করবো, হ্যাঁ কী বলো, বলে চলে গেলেন। সেখানে গিয়ে হস্তিনাপুরে এই সেখানে রাজধানীতে সেখানে থাকলেন, সেখানে অনেক সব লীলা হলো, খাণ্ডববন উদ্ধার হলো, ময়দানব এবার ময়দানবকে দিয়ে এবার বানালেন কোনটা, ওই যে নতুন রাজধানী কোনটা, ইন্দ্রপ্রস্থ, সেখানে বানালেন অনেক কথা, সে সমস্ত দুর্যোধনের দুষ্টামিকে বন্ধ করার জন্য অনেক কিছু করলেন, জরাসন্ধ মাথা নিচু করছিল না, জরাসন্ধকে কায়দা করে তিনি নাশ করলেন। কিভাবে, জরাসন্ধের কাছে দুপুরবেলা 12টার সময় গেছেন, জানেন অতিথিবেলা, অতিথি কোনো অতিথি যদি এই সময় কেউ আসে কাউকে না খাইয়ে ছাড়তে নেই, সে যেই আসুক, এইসব কথা এখন আর কেউ জানেও না মানেও না, দরজা বন্ধ করো, ফ্ল্যাটের দরজা বন্ধ করো, স্বামী স্ত্রী আর বাচ্চা খেয়ে নিল, এই হচ্ছে বর্তমান নিয়ম, সব পাশবিক চরিত্র লাভ করছে, এইসব আর নাই, বৈদিক সব নিয়ম আচার নিষ্ঠা সব চলে যাচ্ছে। এইখানে কি হলো বলে, এইখানে উদ্ধবজি এইভাবে বুদ্ধি দেওয়ার ফলেতে সেখানে কৃষ্ণ চলে এলেন, রাষ্ট্রীয় যজ্ঞ করালেন, ময়দানবকে দিয়ে এবার সেই নির্মাণ করালেন, নির্মাণ করাবার পরেতে নতুন রাজধানী এসব করে, তারপরে রাষ্ট্রীয় যজ্ঞে মাথা নিচু করছেন না, যজ্ঞ হবে বলে, এই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, পৃথিবীতে এসছে পাওয়ারফুল আর কেউ নেই, জরাসন্ধকে কায়দা করে ভীম অর্জুন এবং কৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে তার রাজধানীতে গেলেন। তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে জরাসন্ধ বললেন, ব্রাহ্মণ দেবতা এসছেন, বলুন কি সেবা করব, কি সেবা করব, আপনারা এসছেন, যা চাইবেন আমি তাই দেবো। এরকম পাওয়ার ছিল তাদের, যা চাইবে তাই যদি দুপুরবেলা কেউ আসে অতিথিবেলায়। তখন সেখানে খালি আর চোখে বারবার তাকাচ্ছে, কেন মনে হচ্ছে এ তো ব্রাহ্মণ বলে মনে হচ্ছে না, কেন ভীমের দিকে তাকাচ্ছে বলে এই বলিষ্ঠ চেয়ার তো ব্রাহ্মণ বলে মনে হচ্ছে, ক্ষত্রিয় হবে, কিন্তু ওই ব্রাহ্মণের ছদ্মবেশে এসছে, কাজে যা চায় আমি তাই দেবো। এইভাবে বললে যা চান তাই দেবো, বললে আমরা কেবল আমরা গদা যুদ্ধ চাই আপনার। তখন হো হো করে হাসতে আরম্ভ করলো, আমি আগেই ভেবেছি, আগেই আমার অনুমান হয়েছিলাম যে কে, তাহলে পরিচয় কি আপনাদের দিন, এখন তো আমি রাজি হলাম আমি গদা যুদ্ধ করব, পরিচয় দিন আপনারা কে, কার সঙ্গে, আমাদের তিনজনের সঙ্গে পরিচয় যখন দেওয়া হবে, বলে আমরাই তিনজন, তিনজনের মধ্যে কার সঙ্গে আপনি গদা লড়াই করবেন, তখন আপনাদের তিনজনের পরিচয় কি। তখন কৃষ্ণ বলছেন, এই অর্জুন বলছেন, ইনি হচ্ছেন কৃষ্ণ, সেই হ্যাঁ তো কা পুরুষ, এটা পালিয়েছে আমার যুদ্ধে দেশের সঙ্গে কী লড়াই করবো, হ্যাঁ ছাড়। আর অর্জুন এ তো পাতলা পুতলা চেয়ারা, এর সঙ্গে তো হবে না, আমার মনে হচ্ছে এই বেটা ভীমসেন, এই ঠিক আছে, এর নাম ভীমসেন, হ্যাঁ ঠিক আছে চলো এর সঙ্গে লড়াই করবো। গদা, একটা গদা নিজে নিলেন, আরেকটা গদা ভীমসেনকে দিলেন, নাও সমান গদা, এমন নয় যে কমা গদা, কমা গদাটা ওকে দিলাম না, যে গদাটা নেবে নাও। নিয়ে এবার যুদ্ধ আরম্ভ হলো, ভীমসেনের সঙ্গে চটাচট দুম দাম খালি গদার লড়াই, সে লড়াই এমন বিভৎস লড়াই, স্বর্গের দেবতারা ভয় পেয়ে যাচ্ছে, সে এমন আওয়াজ বজ্রের মতো আকাশে গুম গাম, ভীমসেন মারছে ওকে, ও মারছে, কিছুতেই পরাজয় করতে পারছে না। ভীমসেন তখন ক্লান্ত হয়ে বলছে, এত দিন এত রাত সমানে লড়াই করছি, কৃষ্ণকে বলছে আমি পরাজয় করতে পারছি না, কি ব্যাপারটা কি। কৃষ্ণ হেসে বললেন, এর মধ্যে রহস্য আছে, একে মারতে পারবে না, এক কাজ করো, একে কায়দা করে মারতে হবে। কি কায়দা? গদা যুদ্ধ করতে করতে করে ওকে পটকে দাও, ফেলে দাও, দিয়ে একটা পা ইশারা করে দেখালেন, একটা ঘাস নিলেন, একটা ঘাস নিয়ে এরকমভাবে ঘাসটাকে এরকম চিরলেন, চিরে করলেন কি, চিরে এরম ফেললেন। কৃষ্ণ কি করলেন, একটা শুকনো খড় নিলেন, খড়কুটো ঘাস নিয়ে কি করলেন, ভীমসেন যখন হাঁপাচ্ছেন পাচ্ছেন ওর সঙ্গে, ভীম দাদা এরকম ইশারা করছেন, এরকমভাবে ফাড়লেন, ঘাসটাকে ফাড়লেন, ফেরে এই হাতেরটা এরকম, এ হাতে এরকম ফেলে দিলেন। ভীমসেন বললো ঠিক আছে, এরকমভাবে মারতে হবে, ঠিক আছে। এবার লড়াই করতে করতে দেখে পটকে দিল, পটকে দেওয়ার পরে একটা পাকে কী করেছে, একটা পা দিয়ে ধরেছেন, পা দিয়ে আর একটা পাকে এরকম টেনে এখান গুদা থেকে আরম্ভ করে মাথা পর্যন্ত এরকম ফেলে দিলেন। ফাড়ার সঙ্গে সঙ্গে চিটপড়াঙ্গে তার শেষ জড়া, ও তো জড়াসন্ধ, ওই জড়া নামের রাক্ষসী, ওইভাবে ছাড়ার কোনোভাবে মরবে না, ওর বরদান আছে, কৃষ্ণ কিছু করার নেই, যদিও গদা যুদ্ধে ওরকম নিয়ম নয়, কিন্তু কি করবে, মারতেই হবে। ওকে ফেরে ফেলে দুটো টুকরো দুদিকে উল্টো ফেলে দিল, যদি সোজা ফেলতো তাহলে আবার এসে জুড়ে যাবে, যদি সোজা ফেলতো তাহলে ওই টুকরো দুটো এসে আবার জুড়ে যাবে, যে আবার কেলেঙ্কারি হবে, আবার উঠে দাঁড়াবে। রাবণের যেমন একটা করে মাথা কাটছে, একটা করে হা হা করে একটা মাথা জুড়ে যাচ্ছে, দশটা মাথা, এরকম ব্যাপার অনেক বিষয়। ইন্দ্রপ্রস্থ তাহলে জরাসন্ধকে মানলেন, মেয়ে রাজন্যবর্গকে যাদেরকে সব বন্দী করে রেখেছেন তাদেরকে উদ্ধার করে দিলেন, অনেক কথা তার স্মরণ, ইন্দ্রপ্রস্থে গমন করে এইসব করলে, খাণ্ডববনকে এ করলেন, দুর্যোধনের মান ভঙ্গ হলো, সেই সব সন্ধ্যেবেলা আলোচনা করে দশম স্কন্ধের মোটামুটি কনক্লুশন আমাকে টানতে হবে, আছে ইশারা কোনো উপায় দেখছি না। তারপরে বলবলকে সাম্ব বল্লভ বলছেন দুর্যোধনের মানভঙ্গ হলো, সেই রাজধানীতে অনেক কথা, সেসব জলের মধ্যে স্থল, স্থলের মধ্যে জলভঙ্গ অনুভব হয়েছেন, রাজধানীতে এসছে সেখানে কে, নতুন রাজধানীতে নিমন্ত্রিত হয়ে ভীম, সেখানে সব পঞ্চপাণ্ডব নতুন, ওরা ইন্দ্রপ্রস্থ, এখানে ওই দুর্যোধন হিংসা করছে, বুঝি এদের এরকম রাজধানী হলো, আমার তো এরম নেই, দেখে আসে একবার, দেখে আসতে গিয়ে দেখছেন এখানে জল, এখানে জল মানে এমনই ময়দানও বানিয়েছেন, যেখানে জল সেখানে স্থল মনে হবে আর স্থল মনে জল। এখানে ভীমসেন, এখানে কী হচ্ছে, দুর্যোধন কাপড় তুলছেন আর সমস্ত রমণীগণ হা হা করে হাসছেন, কীরকম বলছে এখানে জল নেই, এমনভাবে বানিয়েছে একটা স্ফটিক স্তম্ভ দিয়ে মনে হচ্ছে জল। তাও দুর্যোধন অপমানিত বোধ করে মাথাটাকে নিচু করলো, অন্য জায়গায় একটু এগিয়েছেন সেখানে বোধ তাহলে বোধহয় আগের মতো এটা বোধহয় জল নয়, এটা বোধহয় স্থল। দুম করে পায়ে দুম করে পড়ে সব কাপড় চোপড় ভিজে একাকার, মেয়ে ছেলেরা হো হো করে হাসলো। দুর্যোধন বললে বেটা আমাকে অপমান, দাঁড়া তোর প্রতিশোধ আমি নেব। মাথা নিচু করে সঙ্গে সঙ্গে এরম করে দেখে একেবারে সঙ্গে সঙ্গে রাজধানী থেকে বেরিয়ে গেল প্রতিশোধ নেওয়ার জন্য। অনেক ব্যাপার এসব। এইভাবে শাম্বকে বধ হলো, দন্তভর্গ বিদুরথ এদের বধ হলো, এইসব করে তারপর বলবল বধ হলো, বলরামের তীর্থযাত্রা হলো, বলরাম তীর্থযাত্রা চলে গেলেন কুরুপাণ্ডবের মধ্যে শান্তির চেষ্টা করে। বলরাম শান্তি আনতে পারলেন না, তোরা আমার কেউ কথা শুনলি না, আমি তোদেরকে থাকবো না, আমি চলে যাব। তীর্থযাত্রায় চলে গেলেন সমস্ত, তীর্থযাত্রায় গিয়ে অনেক কথা সেসব সেখানে। তারপর এখানে আমরা এখানে সীতামা বিপ্রসম, আজকে আলোচনা এরকমভাবে করলে হবে না, একটু বেশি আলোচনা না করলে সীতামা বিপ্র আলোচনা না করে হবে, সীতামা বিপ্র এবং বেদের স্তুতি অবশ্যই আজকে সায়ংকালীন অধিবেশনে একটা মুখ্য আস্বাদ্য বিষয়, এটা ছাড়লে চলবে না, অপরাধ লাগবে, আমি অনেক কিছু বলতে চাই। তারপরে সূর্যগ্রহণ এইসব কথা আমি সায়ংকালীন অধিবেশনে আলোচনা করব। আজকে মোটামুটি এই বলা হলো, আমি এইসব আলোচনায় সন্তুষ্ট হতে পারলাম না, কারণ যে জায়গায় আমি আলোচনা করি অত্যন্ত গভীরভাবে আমি আলোচনা করবার ইচ্ছা থাকে, কিন্তু এইভাবে আলোচনায় কোনো আনন্দ হয় না, সময় অল্প, বিভিন্ন বিরুদ্ধ পরিস্থিতি। যাই হোক, আশা মহ চরণ রেণু জোষা মহম সাম বৃন্দাবনে কিমপি গোলমলতা সুদীনম যা দুস্তজ্জ সজ্জন মাজ্জ পথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দ পদবীম শ্রুতিভীম বিমিগাম বাঞ্ছা কল্পতবশীকে বাসিন্দু ভেজ পতিতানং পাবন বৈষ্ণভ্যো নমো। কালকে 10টা পর্যন্ত কম করে আলোচনা হবে, 11 স্কন্ধ এবং 12 স্কন্ধ ধৈর্য ধরে শুনতে, অতি সকালে আসতে হবে, কালকে অতি সকালে 7টার মধ্যে হরিকথা শুরু দেওয়াচ্ছি, তো কালকে আরও আগে শুরু করব। হ্যাঁ, আরও শুরু করব না, পুজো ফুজো করতে সময় লাগবে, 7টা থেকে কন্টিনিউয়াস ম্যারাথন হরিকথা হবে কালকে, তা নাহলে সমস্ত যা শুনলো তার রসাতলে চলে যাবে, তো 11 স্কন্ধ শুনতেই হবে। যাই হোক, আজ বিকেলে অত্যন্ত ভালো জিনিস আলোচনা আছে, এসব হবে বাঞ্ছা কল্পতরু বসে।